পতিত পাবন বানা আউ কেতে বেলকু পতিত পাবন বানা আউ কেতে বেলকু ভাসি গলি ভব জলে নাব দিয় কূলকু হরি নাব দিয় কূলকু পতিত পাবন বানা আউ কেতে বেলকু রোপিবার বৃক্ষ গোটি কাটু অছ মূলকু রোপিবার বৃক্ষ গোটি কাটু অছ মূলকু তিনি পুরে অপকীর্তি হেব আদি মূলকু হরি হেব আদি মূলকু পতিত পাবন বানা আউ কেতে বেলকু দূরে থাই ডাক দেলে ডেরি থাব কর্ণকু দূরে থাই ডাক দেলে ডেরি থাব কর্ণকু নিকটরে ন শুনিল মো কর্ম অবলকু হরি মো কর্ম অবলকু পতিত পাবন বানা আউ কেতে বেলকু লক্ষে যোজনরে গজ ডাক দেলা তুম্ভঙ্কু লক্ষে যোজনরে গজ ডাক দেলা তুম্ভঙ্কু নক্র নাসিবাকু চক্র দেল পেশি জলকু হরি দেল পেশি জলকু পতিত পাবন বানা আউ কেতে বেলকু যোগী জন মানে হৃদে ধ্যাউছন্তি যাহাকু যোগী জন মানে হৃদে ধ্যাউছন্তি যাহাকু ভণিলে বীর কেশরী আশা পাদ তলকু হরি আশা পাদ তলকু পতিত পাবন বানা আউ কেতে বেলকু